أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون هي مؤمن غان جانيا شنيا الله وتهار رسول شنگ بيشش بھنگو کري بنا ايبان تما در پرش پر امانت شمپر کو بيشش بھنگو کريو نا واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم এবং জানিয়ে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা এবং আল্লাহর নিকট মহা পুরস্কার রয়েছে يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم هي مؤمنون যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করিবার শক্তি দিবেন তোমাদের পাপ মোচন করিবেন এবং তোমাদেরকে ক্ষমা করিবেন এবং আল্লাহ অতিশয় মঙ্গলময় وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ والله خير الماكرين স্মরণ করো কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করিবার জন্য হত্যা করিবার অথবা নির্বাসিত করিবার জন্য এবং তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ কৌশল করেন আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين যখন তাহাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয় তাহারা তখন বলে আমরা তো শ্রবণ করিলাম ইচ্ছা করিলে আমরাও ইহার অনুরূপ বলিতে পারি ইহা তো শুধু সেকালের লোকদের উপকথা وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِن كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ شرن کرو تهارا بولیا چھلو هي اللہ ইহা যদি তোমার পক্ষ হইতে সত্য হয় তবে আমাদের উপর আকাশ হইতে প্রস্তর বর্ষণ করো কিংবা আমাদেরকে মর্মন্তুদ শাস্তি দাও ওয়ামা কানা আল্লাহ লিউআযযিবাহুম ওয়ান্তা ফীহিম ওয়ামা কানা আল্লাহ মুআযযিবাহুম ওয়াহুম ইস্তাগফিরুন আল্লাহ এমন নন যে তুমি তাহাদের মধ্যে থাকিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন এবং আল্লাহ এমনও নন যে তাহারা ক্ষমা প্রার্থনা করিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়ামা কানু আউলিয়া إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون এবং তাহাদের কিবা বলিবার আছে যে আল্লাহ তাহাদেরকে শাস্তি দিবেন না যখন তারা লোকদেরকে মসজিদুল হারাম হইতে নিবৃত্ত করে তারা উহার তত্ত্বাবধায়ক নয় শুধু মুত্তাকিগণই উহার তত্ত্বাবধায়ক কিন্তু তাহাদের অধিকাংশ উহা অবগত নয় ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া

فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب. شرن كرو শয়তান যখন তাহাদের কার্যাবলী তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল এবং বলিয়াছিল, আজ মানুষের মধ্যে কেহই তোমাদের উপর বিজয়ী হইবে না, আমি তোমাদের পাশেই থাকিব। অতঃপর দুই দল যখন পরস্পরের সম্মুখীন হইল তখন সে পিছনে সরিয়া পড়িল ও বলিল, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না, তোমরা যাহা দেখিতে পাও না আমি তো তাহা দেখি, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ শাস্তিদানে কঠোর। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم. شرن کرو منافق و جهادر انتر بیدی آچه تهارا بولي ইহাদের দিন ইহাদেরকে বিভ্রান্ত করিয়াছে, কেউ আল্লাহর উপর নির্ভর করিলে আল্লাহ তো পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। তুমি যদি দেখিতে পাইতে ফেরেশতাগণ কাফিরদের মুখমণ্ডলে ও পৃষ্ঠ দেশে আঘাত করিয়া তাহাদের প্রাণ হরণ করিতেছে এবং বলিতেছে, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। ذَلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِظَلَّامٍ لِلْعَبِيدِ। ইহা তাহা তোমাদের হস্ত যা পূর্বে প্রেরণ করিয়াছিল, আল্লাহ তো তাহার বান্দাদের প্রতি অত্যাচারী নন। كَدَأْبِ آلِ فِرْعَوْنَ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنُوبِهِمْ إِنَّ اللَّهَ قَوِيٌّ شَدِيدُ الْعِقَابِ। ফিরাউনের স্বজন ও উহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে, সুতরাং আল্লাহ ইহাদের পাপের জন্য ইহাদেরকে শাস্তি দেন, নিশ্চয়ই আল্লাহ শক্তিমান শাস্তি দানে কঠোর। ذَلِكَ بِأَنَّ اللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِعْمَةً أَنْعَمَهَا عَلَى قَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ وَأَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ। ইহা এই জন্য যে যদি কোন সম্প্রদায় নিজেদের অবস্থার পরিবর্তন না করে তবে আল্লাহ এমন নন যে তিনি উহাদেরকে যে সম্পদ দান করিয়াছেন উহা পরিবর্তন করিবেন, এবং নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين। ফেরাউনের স্বজন ও তাহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা ইহাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করে, তাহাদের পাপের জন্য আমি তাহাদেরকে ধ্বংস করিয়াছি এবং ফেরাউনের স্বজনকে নিমজ্জিত করিয়াছি এবং তাহারা সকলেই ছিল জালিম। আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তাহারাই যাহারা কুফরি করে এবং ঈমান আনে না। الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون وادر مدد تمہیں جہادر شنگے چکتی تے عبدو تہارا پرتیک بات تہادر چکتی بھنگو کرے ایبان تہارا شابدان ہوئینا فَإِمَّا تَثْقَفَنَّهُمْ فِي الْحَرْبِ فَشَرِّدْ بِهِمْ مَنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ جُدھے وادر کے تمرا جدھے تمہ در آیت تے پاؤ تب وادر کے وادر پوشچاتے جہارا آچھے তাহাদের হইতে বিচ্ছিন্ন করিয়া এমন ভাবে বিধ্বস্ত করিবে যাহাতে ওরা শিক্ষা লাভ করে যদি তুমি কোনো সম্প্রদায়ের চুক্তিভঙ্গের আশঙ্কা করো তবে তোমার চুক্তিও তুমি যথাযথ বাতিল করিবে নিশ্চয়ই আল্লাহ চুক্তি ভঙ্গকারীদেরকে পছন্দ করেন না ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইউজিজুন কাফিররা যেন কখনো মনে না করে যে তারা পরিত্রাণ পাইয়াছে নিশ্চয় তাহারা মুমিনগণকে হতবল করিতে পারিবে না وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ তোমরা তাহাদের মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখিবে এত দ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে তোমাদের শত্রুকে এবং এতদ্দিত অন্যদেরকে যাহাদেরকে তোমরা জানো না আল্লাহ তাহাদেরকে জানেন আল্লাহর পথে তোমরা যাহা কিছু ব্যয় করিবে উহার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হইবে এবং তোমাদের প্রতি জুলুম করা হইবে না তাহারা যদি সন্ধির দিকে ঝুঁকিয়া পড়ে তবে তুমিও সন্ধির দিকে ঝুঁকিবে এবং আল্লাহর উপর নির্ভর করিবে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ যদি তাহারা তোমাকে প্রতারিত করিতে চায় তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি তোমাকে স্বীয় সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করিয়াছেন لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم এবং তিনি উহাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করিয়াছেন পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করিল তুমি তাহাদের হৃদয়ে প্রীতি স্থাপন করিতে পারিতে না কিন্তু আল্লাহ তাহাদের মধ্যে প্রীতি স্থাপন করিয়াছেন নিশ্চয়ই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় হে নবী তোমার জন্য ও তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিন